যখনই নামাজ পড়েন বিশেষ করে মাগরিবের পর থেকে ওদের যে ঢোলটা করতে পারে ওদের মাইককে মনে করে রাত্রবেলা মাইক আওয়াজ বলে দেয়। আমাদের এখানে মাগরিবের পর নামাজ পড়লে আমরা দোতলার মুসল্লিরা আমরা এটা করতে মানে দোতলার মুসল্লি শুনতে পাই না, দোতলার মুসল্লি নামাজ করলে দোতলার মুসল্লি আমাদের যে স্পিকার আছে আমরা ইমাম সাহেবের আজান শুনতে পাই না, মানে আমাদের ইমাম সাহেব যে আপনার কোরআন তেলাওয়াত করেন সেটা শুনতে পাই না, ওদের ঢোলটকর শুনতে পাবে। এবং মাগরিব ইশার পর তারা দিয়ে তারা বিশ আমাদের ঢোলটকর শোনা দেয়, আপনার যদি থাকে না একদিন থাকতে দেখতে পাবে। এবং ফজরের আজানের পর ওরা এই ঢোলটকর শুরু করে এবং কন্টিনিউয়াসলি চলে সারা বছর 12 মাস ধরে। আমরা তো কোনো কমপ্লেন দিইনি, কিন্তু আমরা গত তারাবি শুরু হয়েছে আপনার যেদিন রোজা শুরু হয়েছে তার আগের দিন ওরা মাঝখানে 2 দিন আসছে, আমরা বলছি যে আমরা টাইম দিব। আমরা তারাবি আমাদের মসজিদের একজন কমিটির সদস্য এবং মসজিদের মহাজনকে পাঠানো হয়েছে টাইম দিয়া, সেইটা আমরা লেখা পাঠানো হয়েছে, সেই লেখা পাঠানোর পর সেইটা বইলা এবং মহাজন সাহেব বললে আপনার টাইম টেবিল করবেন তারপরে করে শুনে যান। আমরা দুপুর কটার সময় শুরু হয়, কটা থেকে কটা পর্যন্ত আসছে, কটা থেকে সময় কটা থেকে কটা পর্যন্ত মানে আজানের পর কটা থেকে কটা পর্যন্ত চলে মাগরিব এশা ফজর টাইম টু টাইম বুঝাই দিয়ে হচ্ছে। এরপরে আয়সা পশ্চিম গতকাল কাছে এসে কৃষ্ণা নাকি উনি এসে যেমন ওরা তো সব সমস্যা ঠিক ঠিক শুনি উনি স্যার আর কোনো না, কারণ আমরা কালকে কমপ্লেন ওদের কাছে কমপ্লেন দিতে চাই না, ওরাও কে আসছে না আর কি মূলত নিয়ে এই পুলিশ প্রশাসনে এই লোকটাই আর কেউ না। আচ্ছা এখন এখানে হিন্দুদের সংখ্যা কেমন? হিন্দুদের সংখ্যা মনে করেন এখন এই আশেপাশে যে ফ্ল্যাটগুলো আছে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো হিন্দুদের বসবাস হিন্দুরা থাকে। আনুমানিক বলতে পারেন কেমন সংখ্যা? এইটা আনুমানিকভাবে বলা যাবে না, কারণ আপনার প্রত্যেকটা বাসা বাড়িতে হিন্দু লোক আছে, প্রত্যেকটা আপনি এমন লোক পাবেন না। যেমন আমি যে ফ্ল্যাট আমার আমার বাসা আছে ওইখানে আপনার দুতলা থেকে শুরু করে পাঁচতলা বাসা, তার ভিতরে তিনতলা আছে, তিনতলা লোক পুরো ফ্ল্যাটটা নিয়ে আছে বাড়িওয়ালা, আর আমরা পাঁচতলা আছি শুধু আমরা এক মুসলমান। আর আমার আশেপাশে যারা আছে আমার পাশে প্রতিবেশী যারা হিন্দু এবং পুলিশের কিছু সদস্য এখানে দাঁড়ান ছিল, যখন ঢেল মারা শুরু করছে তখন এখানে যারা ছিল তাদের গায়ে কিছু করছে, আর পুলিশ যারা ছিল পুলিশ কোন ছিল না, পুলিশ এক জায়গায় কারো বেশি ভয় করতেছে এখানে পুলিশ মোটামুটি গতকাল রাতে থেকে পুলিশ গতকাল এই ঘটনার পর থেকেই মানে এমনিতে মন্দিরে পুলিশ ছিল, এসে কৃষ্ণ যখন আসছে এই তখনই 2-3 দিন ছিল। এরপর রাত্রেবেলা এই ঘটনার পর ওসি সাহেব আসতেন, তারা ওসি সাহেব আসার পর থেকেই 2টা পিক আপ পুলিশ ছিল এবং সারা রাত পুলিশ ছিল, আসতে কন্টিনিউয়াস পুলিশ এটা এখন সমাধান হয়নি, মিটিং টিটিং হবে কিছু এখন সমাধান পুরোপুরি সমাধান হয় না এখন আমাদের ওটা মানে আমরা সময় দিচ্ছি তো এখনো পুরোপুরি না, এখনো হয়তো বা আবার যদি কথা বলে ফোন এসে বসে দিদি তখন। এরপর কি আর কালকের এই ঘটনার পর কি আর কোনো ঝামেলা হয়েছে আমাদের পক্ষ থেকে? কোনো ঝামেলা ওদের পক্ষ থেকে ওদের পক্ষ থেকে জানি ওদের পক্ষ থেকে ওরা ভিতরে খেলাফেলা করছে, কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো আমাদের ওই ডিসি সাহেব যে বুঝে দেওয়ার পর আমরা চলে গেছি যার যার মতন, কারণ আমাদের শুয়ে পড়ে যার যার মতন আমার সাথে কজন আমার সাথে দিয়ে গেছি, আমাদের তরফ থেকে আর কোনো আমাদের ওদের পক্ষ থেকে দূরে আমাদের কারোর সাথে কোনো আজকে মানে তারা বিশেষ নাকি একটা কৃষ্ণ নাকি বসে দশটা মধ্যে না করলে তারা মারি বলছে এটা ওই ওইখানে বলছে আমাদের ওইখানে এরকম বলছে আমাদের মসজিদ তালা মাঝে মানে এটা উনিই মূলত বললাম না একমাত্র এই সমস্যা সৃষ্টি এই সমস্যা সৃষ্টি করছে উনিই বলছে এখানে ওসির ওসির নাম ওসির নাম ওসির ফার্স্ট ইন সিভিল ডিফেন্স সম্ভবত এবং আরেকটা জিনিস ওসির সাহেব আমাদের বুঝে গেছে ঠিক আছে ওদের ওখানে বলে দিয়ে ওসির সাহেব ওরা মানে ওসির সাহেবকে ওরা মানে না ওরা ওসির সাহেবকে মানে প্লাস আপনার ওইখানে তিনজনের চারজন পুলিশ সদস্য অতি সাহেবের সাথে গেছিলেন, একজন দিয়ে আপনার মুসলমান নাম দেখে একজন দিয়ে ভিতর থেকে একজন মারতেই গেছে পুলিশ সদস্য যে মারতেই গেছে তাকে বলে ফিরাই দিয়ে এই কথাগুলো আসেনি কিন্তু আমাদের কারো পরিচয় দিবেন আচ্ছা এই হাদিস বসেন সমস্যা উনি একটা ইসলামী পত্রিকার রিপোর্টার রেকর্ডিং হইতে সমস্যা নাই উনি আমাদের কারো নাম দিবেন না দিলেও সমস্যা নেই উনি ওনার মতো লিখতে কানে কি বলেন আমাকে বললেন একটু এখন শুনেন এখানে যে এই যে রেকর্ডিং করতে গেলে যদি এটা করতে গিয়ে আসে আমরা গতকাল যেখানে একটা নিউজ দেখি নিউজ দেখে আমি আজকে আসছি অনেক ফোন করছি মসজিদটা কোন দিকে ঠিক আছে অনেক ফোন আমি সকালে আসছি বাট খুঁজে পাচ্ছিলাম না অনেক মন্দির অনেক মসজিদ যেতাম একটু আগে একজন আমরা চলে যাচ্ছি একজন লোক বললো যে এখানে যান এই মসজিদটা এখানে মুসলিম তো আসলে প্রকৃত ঘটনাটা কি মানে আপনি গত কিছুদিন আগে ঘটনা জানা কিনা শুনতে হবে বা খুব সামান্য অনুষ্ঠান আমরা হয়তো সাউন্ড তারা বাজাইলাম বা যাতে আপনাদের মুসল্লিদের নামাজের কোনো বিঘ্ন না থাকে, ঠিক আছে? ওই অবস্থায় আমরা আরো 15 মিনিট আমার সময় দরকার আমাদের, কারণ 6 রাকাত নামাজ করে 7 টাকা, এই 7 টাকা আমাদের 2 মিনিট চলে গেলে 14 মিনিট, আর 15 মিনিট তো দেয় কি জন্য? সিদ্ধান্তটা কি হবে?